السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاء إخوة يوسف فدخلوا عليه فعرفهم وهم له منكرون. سورة يوسف إسرار 57 নম্বর আয়াত পর্যন্ত আমরা আগে তাফসীর পেশ করেছিলাম, আজকে 58 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে, ত্যাগের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করে শেষ পর্যন্ত মিশরের সর্বোচ্চ ক্ষমতায় অধিষ্ঠিত করলেন। এরপরে কোরআনুল কারীম মাঝখান থেকে যে ঘটনাগুলো এমনি বোঝা যায় সেগুলো আর আলোচনা করে নাই। মূলত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমতায় আরোহণ করার পরে বাদশার দেখা স্বপ্ন অনুযায়ী 7 বছর পর্যন্ত প্রচুর পরিমাণ ফসল উৎপন্ন হয়। এরপরে 7 বছর দুর্ভিক্ষ দেখা দেয় এবং এই দুর্ভিক্ষ শুধু মিশর পর্যন্ত সীমাবদ্ধ থাকে নাই, বরং আশপাশের দেশগুলোতেও ছড়িয়ে পড়ে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে মনে ধারণা ছিল এবং তিনি চিন্তিত ছিলেন যে হয়তো আমার পরিবার, বিশেষ করে আমার আব্বা কষ্ট পাচ্ছেন। এজন্য যেই নিয়মে রেশন দেওয়া হতো, বিদেশীদের জন্য ভিন্ন নিয়ম করা হল যে তাদেরকে রেশন দিতে হলে আগে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎকার নিতে হবে, তারপরে তিনি যদি সার্টিফাই করেন তাহলেই দেওয়া যাবে। এরকম কিছু একটা করে ব্যবস্থা করেছিলেন যাতে ইউসুফের ভাইয়েরা যদি তার কাছে আসেন, মিশরে আসেন, তাহলে যেন তার কাছে ধরা পড়ে যান। সেই প্রসঙ্গে আলোচনা হচ্ছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তার কাছে আগমন করল। ফাদাখালু আলাইহি, ইউসুফ আলাইহিস সালামের কাছে তারা প্রবেশ করল। ফারাফাহুম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক তো ওদের জন্য আগের থেকে অপেক্ষায় ছিলেন, আর দ্বিতীয়ত তারা আগের থেকেই বড় ছিল, চেহারার তেমন একটা পরিবর্তন ঘটে নাই, এজন্য সহজেই তিনি চিনতে পারলেন। ফারাফাহুম অহুম লাহু মুনকিরুন, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে চিনতে পারল না। কারণ এক তো হল তারা মনে করেছে আমরা ওকে খুব কূপে নিক্ষেপ করেছি, হয়তো কবে মরে শেষ হয়ে গেছে, হাত দিয়ে হয়তো পুরাতন হয়ে গেছে, এই জন্য এই পর্যন্ত আসা তার পক্ষে সম্ভব সেই কল্পনাই তাদের ছিল না। দ্বিতীয়ত যখন তারা কুয়ায় ফেরেছিল তখন ছিল ষোলো সতেরো বছর আঠারো বছর, আর এখন সে চল্লিশের ঊর্ধ্বে বয়স। এই কারণে তারা চিনতে পারেনি। আল্লাহ তারা বলছেন ফাহারা ফাহুম ওয়াহুম লাহু মুনকিরুন। ইউসুফ আলাইহিস সালাম এদের প্রাপ্য বা এরা যে জন্য এসেছিল খাদ্য সংগ্রহ করার জন্য তা দিলেন। মাঝখানে কোরআনুল করিম কিছু অংশ ছেড়ে দিয়েছে যেটা বিভিন্ন অন্যান্য কিতাব থেকে পাওয়া যায়, যে এদেরকে রাজকীয়ভাবে মেহমানদারি করা হল, আদর যত্ন করা হল, যাতে করে ইউসুফ আলাইহিস সালামের আপ্যায়ন এবং তার মেহমানদারিতে তারা খুশি হয়ে যায়, এবং টার্গেট হচ্ছে তার পরিবারের খোঁজ খবর নেওয়া। ওয়ালাম্মা জাহাজাহুম বিজাহাজিহিম, যখন ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সামান তৈরি করে দিলেন, জাহাজাহুম তাজহিজ সামানপত্র তৈরি করে দিলেন, বিজাহাজিহিম তাদের সামানপত্রের সঙ্গে সবকিছু তৈরি করে দিলেন, জাহাজহীন বলতে আবার জাহাজ ভরা না, বাংলা জাহাজ না, মাদ্রাসার ছাত্র ভাইরা খেয়াল রাখবেন যে এখানে জাহাজ মানে হচ্ছে সামানপত্র, যখন তাদের সামানপত্র তৈরি করে দেওয়া হল। কয়লা তুনি বি আখিল্লাকুম মিন আবিকুম, মূলত ইউসুফের সঙ্গে আলোচনার সময় খাদ্য চাওয়ার সময় নিয়ম ছিল এক একজনের জন্য নির্ধারিত পরিমাণ খাবার নিতে পারবে। ওরা বলল আমাদের একজন আব্বা আছেন অসুস্থ, চলাফেরা করতে পারেন না, তদুপরি তিনি একেবারে চক্ষু বন্ধ হয়ে গেছেন, দেখেন না, তাকে আমরা আনতে পারি নাই। আমাদের আর একটা ভাই আছে, ছোট ভাই, তাকেও আনা হয় নাই। এসব কিছু বলেছিল ইউসুফ আলাইহিস সালাম গোপন করলেন এবং শেষে বললেন, ঠিক আছে, তোমাদের আব্বা বুড়া মানুষ, তাকে হয়তো আনা সম্ভব হবে না, কিন্তু পরবর্তী সময় যখন আসবে তোমাদের ভাইকে অবশ্যই আনতে হবে, যদি আনো তাহলে আমি তোমাদেরকে পূর্ণ খাদ্য দিব, না আনলে পরে তোমরা আমার ধারে কাছেও আর আসবে না। তোমরা তোমাদের আব্বার কাছ থেকে তোমাদের ভাইকে আমার কাছে নিয়ে আসবে। আলা তারাওনা আন্নি উফিল কাইলা ওয়া আনা খায়রুল মুনজিলিন, তোমরা কি দেখো না আন্নি উফিল কাইলা, আমি তোমাদের খাদ্য পুরা পুরা ভাবে দান করেছি, কোনো কম দেই নাই। ওয়া আনা খায়রুল মুনজিলিন, এবং আমি অত্যন্ত উত্তম মেহমান নওয়াজ, মেহমানদার মেহমানদারি করেছি তোমাদেরকে, তোমরা লক্ষ্য করেছো। কিন্তু জেনে রাখো, ফাইল্লাম তাতুনি বিহি, পরবর্তী সাক্ষাৎকারে পরবর্তী সময় যখন খাদ্যের জন্য আসবে যদি তাকে না নিয়ে আসো, ফালা কাইলা লাকুম ইনদি ওয়া লা তাকরাবুন, তাহলে তোমাদের জন্য আমার কাছে কোনো খাবার নেই এবং আমার ধারে কাছেও আসবে না। কালু সানুরাফিদু আনহু আবাহু ওয়া ইন্না লাফাইলুন, ইউসুফের ভাইয়েরা বলল আমরা তার ব্যাপারে আব্বাকে বুঝাবো, ওয়া ইন্না লাফাইলুন, এবং আমরা এটা করেই ছাড়ব, আমরা করতে পারব। এভাবে তাদেরকে রওনা করে দেওয়া হল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের মনে আগ্রহ যে ও আবার ফিরে আসুক, এজন্য আরো কিছু করতে চাইলেন। ওরা যে খাদ্যশস্য নেওয়ার জন্য যে বিনিময় দিয়েছিল সে বিনিময়টুকু ওদের বস্তার মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য বললেন, ওয়াকালা লিফতিয়ানিহি জালু বিদাআতাহুম ফি রিহালিহিম লাআল্লাহুম ইয়ারিফুনহা ইযা ইনকালাবু ইলা আহলিহিম লাআল্লাহুম ইয়ারজিউন। তিনি তার যুবকদেরকে কর্মচারীদেরকে বললেন, ইজালু বিদাআতাহুম ফি রিহালিহিম, তাদের খাদ্য নেওয়ার জন্য তারা যে পুঁজি নিয়ে এসেছে এটা ওদের খাদ্যের বস্তার ভিতরে ঢুকিয়ে দাও, লাআল্লাহুম ইয়ারিফুনহা, যাতে করে তারা চিনতে পারে যে আমরা এটা ইচ্ছে করেই দিয়েছি। ইদান কালাবু ইলা আহলিহিম, যখন তারা তাদের পরিবারের কাছে ফিরে যাবে, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা আবার পুনরায় আসে। ফালাম্মা রাজাউ ইলা আবিহিম, যখন তারা তাদের আব্বার কাছে ফিরে গেল খাদ্য নিয়ে, ইউসুফের ভাইয়েরা তার বাড়িতে পৌঁছে গেল, কালু ইয়া আবানা মুনিআ মিন্নাল কাইলু ফারসিল মানা আখানা নাকতাল ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সব বর্ণনা তারা পেশ করলো। মিশরের বাদশাহ তাদের সঙ্গে কি আচরণ করলেন, এরপরে তাদের কি মেহমানদারি করলেন, কিভাবে তাদের খাদ্য দিলেন, সবকিছু শোনালেন। কিন্তু বললেন যে এরপরে যদি আমাদের ভাইকে আমরা না নিয়ে যাই তাহলে আর তার কাছে যাওয়া যাবে না। ইয়া আবানা মুনিআ মিন্নাল কাইলু, আমাদেরকে খাদ্য দেওয়া থেকে নিষেধ করে দেওয়া হয়েছে যদি আমরা আমাদের ভাইদেরকে না নিয়ে যাই, ভাইকে না নিয়ে যাই। ফারসিল মানা আপানা, আমাদের ভাইকে আপনি আমাদের সঙ্গে দিয়ে দিবেন। নাকতাল, আমরা তার জন্য যে বরাদ্দ খাদ্য সেটা আমরা পাব। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা অঙ্গীকার করছি আমরা তাকে হেফাজত করব। ক্বালা মা'আযাল্লাহি ইন আন আখুযা ইল্লা মাওয়াত, ক্বালা হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাল আমুনুকুম আলাইহি ইল্লা কামা আমিনতুকুম আলা আখিহি মিন ক্বাবলু, আমি তোমাদের উপরে ওর চেয়ে বেশি নিরাপদ মনে করি না যেমনটা আগে করেছি। ইউসুফের ব্যাপারে যেরকম ভাবে তোমাদেরকে নিরাপদ মনে করেছি এখন সেরকমই করি, তার বেশি কিছু না। তারপরও যেহেতু তোমরা বলছো, ফাল্লাহু খায়রুন হাফিজাম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহই উত্তম হেফাজতকারী এবং তিনি সবচেয়ে বড় দয়ালু। ওয়ালাম্মা ফাতাহু মাতাআহুম, যখন তারা এরপরে বস্তাগুলো খুলল, মালগুলো খুলল, ওয়াজাদু বিদাআতাহুম রুদ্দাত ইলাইহিম, তারা তাদের সামান ফেরত পেল, দেখে যে তাদের সামানগুলো, তাদের পুঁজি যা দিয়েছিল তাও তাদের ফেরত দেওয়া হয়েছে। এবারে তাদের খুশি আরো বেড়ে গেল। ক্বালু ইয়া আবানা মা নাবগি হাদিহি বিদাআতুনা রুদ্দাত ইলাইনা, হে আমাদের আব্বা জান, আমরা আর কি চাই, মা নাবগি আর কি চাই, হাদিহি বিদাআতুনা, এই যে আমাদের পুঁজি, রুদ্দাত ইলাইনা, আমাদের কাছে ফেরত দেওয়া হয়েছে, ওয়া নামিরু আহলানা ওয়া নাহফাযু আখানা, আমরা এরপরে গেলে আমাদের পরিবারের জন্য খাদ্য নিয়ে আসব এবং আমাদের ভাইকে আমরা হেফাজত করব। ওয়া নাযদাদু কাইলা বাঈর, আমরা এক উটের বোঝা বেশি আনতে পারব। যালিকা কাইলুন ইয়াসির, আর এটা খুব সহজ হবে। ক্বালা লান উরসিলাহু মাআকুম হাত্তা তুতুনি মাওসিকাম মিন আল্লাহ, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে না, আমি তোমাদের সাথে তাকে পাঠাবো না যতক্ষণ না তোমরা আমার কাছে পাকা ওয়াদা করবে, অঙ্গীকারাবদ্ধ হবে। লাতাতুন্নানি বিহি, যে তোমরা তাকে অবশ্যই আমার কাছে নিয়ে আসবে, তবে হ্যাঁ, ইল্লা আইয়ুহাতা বিকুম, যদি তোমাদের সকলকে ঘেরাও করে ফেলা হয়, সব যদি বন্দী হয়ে যাও, তাহলে সেক্ষেত্রে সে যদি বন্দী হয় তাতে আমার আপত্তি নাই, কিন্তু তোমরা ফিরে আসবে আগের মতো, আর এসে বলবে একে বাগে নিয়ে গেছে, অমুক হয়ে গেছে, এটা আমি বরদাস্ত করব না। ফালাম্মা আতাউহু আতাউহু মাওসিকাহুম, ক্বালা আল্লাহু আলা মা নাকুলু নাকুলু ওয়াকিল, যখন তারা ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুবের কাছে তাদের পূর্ণ অঙ্গীকার এবং ওয়াদা করল, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমরা যা বলছো সে ব্যাপারে আল্লাহই ভালো জানেন, আল্লাহ তাআলাই ভালো জানেন আমরা যা বলছি। অকালা ইয়া বানিয়া, এরপরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে আবার ছেড়ে দিলেন, রওনা হচ্ছে, কিছু উপদেশ দিচ্ছেন। অকালা ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার পুত্র শুনো, লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন, তোমরা একটা দরজা দিয়ে শহরে প্রবেশ করবে না, একসাথে এতগুলো বিদেশি লোক, এরপরে এত সুন্দর চেহারাওয়ালা, এরকম সুঠাম দেহের অধিকারী, তোমরা যদি একটা দরজা দিয়ে প্রবেশ করো তাহলে হয়তো তোমাদেরকে সন্ত্রাসী মনে করবে, তোমাদেরকে ভয় পাবে, এজন্য তোমরা একটা দরজা দিয়ে প্রবেশ করবে না। আদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা, তোমরা বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। ওয়ামা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাই, আমি তোমাদেরকে এটা পরামর্শ দিলাম, এতে আল্লাহ যদি কোনো কিছু রেখে থাকেন তোমাদের ভাগ্যে তাতে কোনো ফায়দা হবে না, এটাও বলে দিলেন। আমরা এটা উপর আলোচনা করব ইনশাআল্লাহ, যে তাওয়াক্কুল করা কি জিনিস এবং এখানে সামান তৈরি করা বা কিছু উপাদান গ্রহণ করা, দুনিয়াবি আসবাব গ্রহণ করা, সেটা তাওয়াক্কুলের পরিপন্থী নয়, এটা আয়াত থেকে আমরা আলোচনা নিয়ে আসব ইনশাআল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলে না, আমি যতই কৌশল অবলম্বন করি, তোমাদেরকে যা কিছু বলি, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলে না। আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আমি আল্লাহর উপরই ভরসা করছি এবং আল্লাহর উপরই সকল মুমিনদের ভরসা করা উচিত। ওয়ালাম্মা দাখালু মিন হাইসু আমারাহুম আবুহুম, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম যেভাবে তার সন্তানদেরকে পরামর্শ দিয়েছিলেন, তারা মিশরে সেভাবেই প্রবেশ করলো, বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করলো। আল্লাহ তাআলা বলছেন, মা কানা ইউগনি আনহুম মিনাল্লাহি মিন শাই, তার এই কৌশল আল্লাহর যে ইচ্ছা তার থেকে বাঁচাবার কোনো ফায়দা দিল না। ইল্লা হাজাতান ফি নাফসি ইয়াকুব কাযাহা, তবে ইয়াকুবের অন্তরে একটা ইচ্ছা ছিল, সেটাই তিনি পূর্ণ করলেন। ওয়া ইন্নাহু লাযু ইলমিন লিমা আল্লামনাহু, আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইন্নাহু লাযু ইলমিন লিমা আল্লামনাহু, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামকে আমি যে ইলম দান করেছি সেই ইলমের সে অধিকারী ছিল। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু বেশিরভাগ লোকেরা তা জানে না। আমরা 68 নম্বর আয়াত পর্যন্ত তর্জমা করলাম। আজকের আয়াতগুলোর মধ্যে একটা জিনিস পাওয়া গেল, সেটা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম তার ভাই তার ছেলেদেরকে মিশরে প্রবেশ করার জন্য কিছু পরামর্শ দিলেন যে এক দরজা দিয়ে প্রবেশ করবে না, কিছু কৌশল অবলম্বন করতে বললেন। এরপরে বললেন যে এটা একটা পরামর্শ, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছুই আমার এই পরামর্শ কাজে লাগবে না। এখানে বলা আছে আলাইহি তাওয়াক্কালতু, আমি তার উপরই ভরসা করছি। ওয়ালাল্লাহি ফালিয়া তাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, যারা মুতাওয়াক্কিল আল্লাহর উপরে ভরসা রাখে তাদের আল্লাহর উপরই ভরসা রাখা উচিত। মুমিনরা আল্লাহর উপরই ভরসা রাখবে, এটার নাম হচ্ছে তাওয়াক্কুল। এই তাওয়াক্কুলটা নিয়ে আজকে কিছু আলোচনা করব। তাওয়াক্কুল ঈমান বিল উলুহিয়াত, আল্লাহর উলুহিয়াত, আল্লাহর সার্বভৌমত্ব সম্পর্কে আমরা যে আলোচনাগুলো করে থাকি এটার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তাওয়াক্কুল। তাওয়াক্কুল অর্থ কি? আমাদের অনেকেই বলে তাওয়াক্কাল আল্লাহ, কিন্তু এটার কি অর্থ এটা আমাকে ভালো করে বুঝতে হবে। ইমানদারের জন্য এটা বোঝা অত্যন্ত জরুরি। তাওয়াক্কুল বলা হয় এতেমাদুল কলবি আলাল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু। তাওয়াক্কুল হচ্ছে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে নির্ভর করা, যে আল্লাহর কোনো শরীক নাই, যে আল্লাহর কোনো সমকক্ষ কেউ নেই, সমতুল্য কেউ নেই, তার ক্ষমতা এবং তার জ্ঞান এর সমতুল্য কেউ হতেই পারে না, এমন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নির্ভর করা। ওয়াতাফবীদুল আমরি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এবং নিজের সব কাজের ক্ষমতা এবং সবকিছু আল্লাহর উপরে সুপর্দ করে দেওয়া। তবে চেষ্টা করতে হবে, সেটা আমরা আলোচনায় আসবো ইনশাআল্লাহ। ওয়াল ইসতিআনাতু বিহি, আল্লাহর কাছে সাহায্য কামনা করা। মাল আখযু বিল আসবাবিল মামুরি বিহা, হ্যাঁ আল্লাহ তারা যে সকল আসবাব এবং যে সকল সামানপত্র উপকরণ দুনিয়ার আসবাব গ্রহণ করতে বলেছেন সেগুলো গ্রহণ করে তারপর আল্লাহর উপরে সম্পূর্ণ ভরসা রাখা। ওয়া ইতাকাদু আন্নাহা লা তাজলিবু বিদাতিহা নাফআন ওয়া লা তাদফাউ দররান, এই বিশ্বাস স্থাপন করা যে দুনিয়ার যত কৌশল এবং যত উপকরণ তুমি গ্রহণ করো না কেন, এগুলো তোমার কোনো ফায়দা দিতে পারবে না, এগুলোর কোনো ক্ষমতা নাই, এগুলোর ক্ষমতায় বিশ্বাস করা যাবে না, এরকম ভাবে কোনো মুসিবতকে দূর করার ক্ষমতা এদের নাই, বরং সবকিছুই আল্লাহর ক্ষমতা। কুল্লু বিমাশিয়াতিহি তাআলা, তামা শাআ কানা ওয়া মা শাআ লাম ইয়াকুন, আল্লাহ তাআলা যেটা চান সেটাই হয়, যেটা আল্লাহ তাআলা ইচ্ছে করেন না তা হয় না। মা তাসলিম লিকাদারিল্লাহি ওয়া রিযা বিমা ইয়াকুন ওয়া সাবর আলাইহি, আল্লাহ তাআলা যেটা করেন তাকে আত্মসমর্পণ করা আল্লাহর ইচ্ছার সামনে এবং এতে সন্তুষ্ট থাকা এবং এর উপরে কোনো অভিযোগ না করা, এটার নাম হচ্ছে তাওয়াক্কুল। তাওয়াক্কুলের খোলাসা এটাই যে তাওয়াক্কুল হচ্ছে, যেটা একটা হাদিসে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন যে শোনো, তোমার এই আকীদা পোষণ করতে হবে যে যা লাউ ইজতামাল ইনসু ওয়াল জিন্নু ওয়াহালুস সামাওয়াতি ওয়াল আরদ, গোটা আসমানবাসী এবং জমিনবাসী এবং গোটা জিন ইনসান যদি একত্র হয়, আলা আইয়ান ফাউকা, তোমার উপকার করার জন্য, লা ইয়ানফাউকা ইল্লা মা কাদ কাতাবাহুল্লাহু, তারা সকলে মিলে শুধু অতটুকুই ফায়দা দিতে পারবে, তোমাকে উপকার করতে পারবে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। অপরদিকে যদি সমস্ত আসমানবাসী জমিনবাসী ইনসান জিন সকল একত্র হয় তোমার ক্ষতি করার জন্য, লা ইয়াদুরুকা, তারা ক্ষতি করতে পারবে না, ইল্লা মা কাদ কাতাবাল্লাহ, আল্লাহ তাআলা যা লিখে রেখেছেন এর বেশি তোমার কোনো ক্ষতিও করতে পারবে না। বোঝা গেল আমাদের দেশে এই যে মানুষের ক্ষতি করে, আর জাদুর তাসির আছে, জাদু করতে পারে, কিন্তু সেটাও আল্লাহর ইচ্ছাতেই হয়। আমি এটা গত কোন এক জুমা বলেছিলাম যে মানুষ যতই চেষ্টা করুক না কেন তার ক্ষমতায় কিছুই নেই যদি আল্লাহ তাআলা ইচ্ছে না করেন। এখানে এক দলের নাম হচ্ছে জাবরিয়া আকিদার ক্ষেত্রে, আর এক দল আছে কাদরিয়া। জাবরিয়া হল যারা বিশ্বাস করে বান্দার নিজস্ব কোনো ক্ষমতা নাই, বান্দা হচ্ছে মজবুরে মহাজ, কাল মাইয়িত ফি ইয়াদিল গাসসাল, একটা লাশ যখন গোসল করায় লাশের নিজস্ব কোনো ক্ষমতা নাই, যারা গোসল করায় তারা যেদিকে নাড়াচাড়া করে সেদিকে যায়, যেদিকে কাত করে সেদিকে কাত হয়, মানুষ হচ্ছে এরকম। এ হল এক দলের বিশ্বাস, এটা হচ্ছে জাবরিয়া। অপরদিকে আর একটা দল হচ্ছে কাদারিয়া, এদের বক্তব্য হচ্ছে যে এরকম যদি বলি তাহলে তো অসুবিধা, তাহলে মানুষ চুরি করে আল্লাহ করায়, ডাকাতি করে আল্লাহ করায়, খুন করে আল্লাহ করায়, আল্লাহর উপরে দোষটা চলে যায়। তারা আল্লাহকে নির্দোষ প্রমাণ করার জন্য গেছে আরেকদিকে, তারা বলল যে এখানে আল্লাহর কোন ইখতিয়ার না, বান্দার নিজস্ব যে কাজগুলো আছে এগুলো সম্পূর্ণ বান্দা নিজের ক্ষমতায় করে। এটাকে বলা হয় কাদারিয়া, যে নিজের কদর নিজের ক্ষমতায় করে। মুসলিমিনদের আকীদা, অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদা আমাদের শিখিয়েছেন, মুসলমানদের আকীদা যেটাকে আহলে সুন্নাল জামার আকীদা বলা হয়, এই মুসলিমদের আকীদা হচ্ছে এর মাঝামাঝি, যে মুসলিমরা বিশ্বাস করে একদিকে বান্দার চেষ্টা করতে হবে আর একদিকে আল্লাহর উপর ভরসা করতে হবে। মানুষ যদি যত চেষ্টাই করুক, যত কৌশল অবলম্বন করুক, যত বুদ্ধি খাটাক, যদি আল্লাহ তাআলা ইচ্ছে না করেন সে কিছুই করতে পারবে না। এটা আমি বলেছিলাম যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম দুই প্রকারের লোকেরা যখন প্রশ্ন করল, একদিকে জাবরিয়া আর একদিকে কাদারিয়া, তিনি বললেন দাঁড়াও, দাঁড়ালো, বললো একটা পা উঠাও, উঠালো, দাঁড়ানো অবস্থায় এক পার উপরে দাঁড়ানো, এরপরে বললেন যে আর এক পা উঠাও, তো আর এক পা উঠাবার ইচ্ছে তো আছে কিন্তু উঠে না। এর মাধ্যমে তিনি বুঝালেন যে প্রথম পাও তোমার উঠাবার ইচ্ছা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন, তোমার পক্ষে উঠানো সম্ভব হয়েছে। দ্বিতীয় পাওটাও তোমার উঠাবার ইচ্ছা আগের মতোই আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে তৌফিক দেন নাই, বিধায় তুমি উঠাতে পারো নাই। এটাই আল্লাহ তাআলা দেখাচ্ছেন যে তোমার ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার অধীনে। সুতরাং কেউ যদি বলে মাশিয়াতুহু ফাওকা মাশিয়াতিল্লাহি, যে তার ইচ্ছাই সবকিছু হয়, আল্লাহর ইচ্ছার এখানে কোন অধিকার নেই, ফাকাদ ইদ্দাআল উলুহিয়া, সে নিজেকেই আল্লাহ দাবি করল। পক্ষান্তরে যদি সে দাবি করে আল্লাহর ইচ্ছার সবকিছুই হয়, আমার কোন ইচ্ছাই নাই, আল্লাহ আমাকে দিয়ে জোর করে করায়, এটাও হচ্ছে জাবরিয়া, এটাও সে ভুল করল। দ্বিতীয় আর একটা তৃতীয় যেটা আকিদা তা হচ্ছে মধ্যমপন্থী, যে মুসলিমদের মানুষদের ইচ্ছে করার ক্ষমতা আছে, এটা আল্লাহ তার এখতিয়ার দিয়েছেন, তবে মানুষের ইচ্ছাটাও আল্লাহর ইচ্ছার নিয়ন্ত্রণে অধীনে। কোরআনে বলা আছে ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা যে ইচ্ছে করবে সেই ইচ্ছেটাও আল্লাহ তাআলার ইচ্ছার অধীনে। কাজেই আল্লাহ তাআলা মানুষকে ইচ্ছে করার জন্য স্বাধীনতা দিয়েছেন, তারা ইচ্ছে করে, এরপরে আল্লাহ যদি তৌফিক দেন তাহলে করতে পারে, নইলে করতে পারে না। এটা হলো মুসলিমদের আকীদা। এজন্যই মুসলিম মানুষদের চেষ্টা করতে হবে, কোরআনুল কারীম মানুষকে চেষ্টা করার জন্য উদ্বুদ্ধ করেছে। এটা বলে নাই যে তুমি কাজকর্ম বাদ দিয়ে তারপরে ঘরে বসে থাকো, তোমাকে আল্লাহ খাওয়ান দিবেন, এটা ইসলামের নিয়ম নয়। এক লোক শুনল কোরআনের আয়াত, হুজুর ওয়াজ করেছেন যে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের ভিতরে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন নাই। লোকটা হুজুরের ওয়াজ শুনে বাড়িতে গিয়ে কাজকর্ম বন্ধ করে দিয়ে মসজিদে গিয়ে একেবারে আল্লাহ বিল্লাহ করা শুরু করলো। একদিন যায়, দুদিন যায়, তিন দিন যায়, শরীরটা নিস্তেজ হয়ে যাচ্ছে, আর মাঝে মধ্যে দরজা দিকে তাকায় যে মান্না ছালো আকাশ থেকে আসে কিনা, যায় কিছুই আসে না। এরপরে চিন্তা করলো আচ্ছা শুনি হরকতে নাকি বরকত হয়, তো একটু হরকত করি, বারান্দায় গেল, বারান্দায় গিয়ে অনেকক্ষণ বসে আছে, কিছুক্ষণ পরে দেখে যে একটা লোক মুসাফের বলে মনে হচ্ছে ব্যাগের থেকে রুটি বের করে খাচ্ছে, ওর দিকে তাকায়ও না, তাকাই না দেওয়ার প্রশ্ন। ও চিন্তা করলো আর একটা হরকত করি, একটা গলা খাকা দিল যে তো লোকটা তাকালো, তাকানোর পরে দেখলো যে একটা লোক মসজিদের আরাক কোনায় বসে আছে, মনে হচ্ছে ক্ষুধার্ত, কাছে গিয়ে এবারে দুটো রুটি দিল, এক গ্লাস পানি দিল, লোকটা খেল। এরপরে সে আবার হুজুরের কাছে গেল যে হুজুর আপনি ওয়াজ তো ঠিক করেছেন, আল্লাহ তাআলা খাদ্য দেওয়ার মালিক, তবে ব্যাখ্যাটা আপনার ঠিক হয় নাই। এর ব্যাখ্যা হলো যে কাজকর্ম বন্ধ করে তিন দিন পর্যন্ত মসজিদে গিয়ে আল্লাহ বিল্লাহ করতে হবে, এরপরে বারান্দা আসতে হবে, এরপরে একটা গলা কাশি দিতে হবে, তারপরে তিন রুটি এক গ্লাস পানি পাওয়া যাবে। বিষয়টা হচ্ছে যে আসলে কোরআনুল করিমকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন কোরআনে, কোন বিষয়কে আল্লাহ তাআলা অস্পষ্ট করেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অস্পষ্ট ছেড়ে যান নাই। ইসলাম এটা বলে না যে তুমি হাত পা গুটিয়ে তারপরে গিয়ে বসে থাকো, বরং আল্লাহ তাআলা ইচ্ছে করে সেভাবে পারেন। কিন্তু এখানে আল্লাহ তাআলা যেটা বলছেন কোরআনে বলা আছে সূরায়ে মুলকের 15 নম্বর আয়াত, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামসু ফি মানাকিবিহা ওয়াকুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, আল্লাহ তাআলা যিনি তোমাদের জন্য জমিনকে নরম করে দিয়েছেন, যালুলান তোমরা জমিনকে পাড়াও, চাষ করো, হাল চাষ করো, গরু দিয়ে চাষ করো, ট্রাক্টর দিয়ে চাষ করো, যালুলান তোমরা যেভাবে ব্যবহার করো সেভাবে তোমরা ব্যবহার করতে পারো, ফামসুফি মানাকিবিহা তোমরা জমিনের ঘাড়ের উপরে চলো, ঘাড় মানাকি বলে ঘাড়, জমিনের ঘাড়ের উপরে চলো, তার মানে ভূপৃষ্ঠে তোমরা চলো, কাজকর্ম করো, ফামসুফি মানাকিবিহা ওয়াকুলু মির রিজকিহি আল্লাহ দেওয়া রিজিক থেকে তোমরা খাও, ওয়া ইলাইহিন নুশুর কিন্তু তোমাকে বিশ্বাস করতে হবে, আবার তোমাকে আল্লাহর কাছেই জড়ো হতে হবে, ফিরে যেতে হবে। এখানে পরিষ্কার করে দিলেন যে ফামসুফি মানাকিবিহা জমিনের তোমরা পিঠে চড়ো, জমিনের ভূপৃষ্ঠে তোমরা চলো, কাজকর্ম করো। কোরআনুল করিমে আরো স্পষ্ট করে দিয়েছেন সূরা জুমার শেষ আয়াতে আছে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ, ফাইদা কুদিয়াতিস সালাতু যখন তোমরা সালাত থেকে অবসর হলে, সালাত পড়ে শেষ করলে, এখন আর তুমি বসে থেকো না, এর মানে আবার এই না যে সালাত পড়ে মসজিদে বসে তালিম করা যাবে না, মসজিদে বসে ইবাদত করা যাবে না, দৌড় দিতে হবে। মানুষ গোমরা হয় বিভিন্ন ভাবে, এরকম এক ফেরকা আছে, ওরা সালাতে সালাম ফিরলে দৌড় দেয়, কারণ আল্লাহ বলছেন দৌড় দেওয়ার জন্য। এটার অর্থ হচ্ছে এই যে আল্লাহর ইবাদত করার পরে তোমার কাজ হচ্ছে কাজ করতে হবে, তুমি বসে বসে কাজকর্ম বাদ দিয়ে বলবো যে আল্লাহ তারা বসে খাওয়াবেন, এটা আল্লাহ তারা দায়িত্ব নেন নাই, ওটা ওই আয়াতের ওই অর্থ নয়। আল্লাহ তারা বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন তুমি সালাত থেকে অবসর হলে, সালাত শেষ হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদে ইন্তেশার জমিনে ছড়িয়ে পড়ো, কাজ করো, মাথার গাম পায়ে ফেলে কাজ করো, অবতাগু মিন ফাদলিল্লাহি, এরপরে আল্লাহর ফজল, ফজল মানে এখানে রিজিককে বলা হয়েছে, খাদ্যকে বলা হয়েছে, আল্লাহর নিয়ামত তোমরা তালাশ করো, এই খাদ্য আল্লাহর নিয়ামত, তোমার নিজের শক্তি নিজের গুণে তুমি এগুলো অর্জন করতে পারো না। কত বুদ্ধিজীবী সারা বাংলাদেশে, বুদ্ধিজীবী না আমি বুদ্ধিজীবী, মাথার চুল উঠে গেছে সব, তারপর দেখবেন গরিবদের পয়সা কেমনে নেবে, মিথ্যা বলে, এদের কাছে কোনো নীতি নাই, আপনি পয়সা দিবেন একেবারে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানাতে পারবে, ইল্লামান হাফেজার, তবে কেউ যদি এর থেকে ব্যতিক্রম থাকে আমি তাকে দোষ দিচ্ছি না, কিন্তু যা দেখা যায় বেশিরভাগই এরকম, বেশিরভাগ বলছি, আমি সবাইকে বলছি, কেউ কেউ থাকে না, কেন উকিল সাহেব আবার খেপার কোনো কারণ নাই, আপনি ভালো অন্ধরা খারাপ, তো যাই হোক, তো বলছি যেটা সেটা হচ্ছে যে এখানে যে বিষয়টা আছে আল্লাহ তারা পরিষ্কার করে দিচ্ছেন, অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, তুমি যে তালাশ করলেই পাবে এমনটা নয়, আল্লাহ তারা দিলে তুমি পাবে। এখানে একদিকে আল্লাহ তারা তালাশ করতে বললেন, আর একদিকে শেষে গিয়ে বললেন আল্লাহর অনুগ্রহ আল্লাহর নিয়ামত তালাশ করো। কোরআনুল করিমের এরকম সূরায়ে আনফালের 60 নম্বর আয়াতে মুমিনরা যখন যুদ্ধ করবে তখনও বলা হয়েছে, অনেকে মনে করে যে আল্লাহ তাআলা কেন মুমিনদের সাহায্য করেন না, কেন এত মার খায়, এটা পরিষ্কার আকীদা রাখতে হবে। অনেকে দেখে যে মুসলিমদের এত নির্যাতন আসে তো বোধহয় আল্লাহ তাআলা এখন নাউযুবিল্লাহ বোধহয় আল্লাহ তাআলা বুড়ো হয়ে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম সাহায্য করার কথা বলেন নাই। হ্যাঁ, ও সময় যখন ওই যে খানায় কাবা হেফাজত করেছিল আবাবিল দিয়ে, তখন মুসলমান ছিল না, কাবার হেফাজত করার মতো লোক ছিল না, মোকাবেলা করার লোক ছিল না, এখন পৃথিবীতে 150 কোটি মুসলমান, এই 150 কোটি মুসলমান যদি পেশাব করে তাহলেও ইসরায়েলের মতো একটা রাষ্ট্র এসে যায়। এত মুসলমান থাকতে আল্লাহ রাব্বুল আলামিন এমনি সাহায্য করে তা বলা হয় নাই। কোরআনুল কারীমের সূরা আনফালের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়াইদু লাহুম, তোমরা ওদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করো, আইদু প্রস্তুতি গ্রহণ করো, তৈরি হও, মাসতাতাতুম মিন কুওয়াতিন, তোমাদের যে শক্তি আছে শক্তি অর্জন করো। শক্তি কি? মুসলিম সাহেবের হাদিস পরিষ্কার করে ব্যাখ্যা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার উঠে ওমর থেকে বর্ণিত সয়দাল মেম্বারা আল্লাহর নবী মেম্বার উঠে খুতবা দিচ্ছেন আর বলছেন আলা ইন্নাল কুওয়াতা আর রামি, আলা ইন্নাল কুওয়াতা আর রামি, আলা ইন্নাল কুওয়াতা আর রামি। কুওয়াত এখানে আয়াতে যে বলছে শক্তি, এই শক্তি বলতে নিক্ষেপ করা শিখো, নিক্ষেপ করা শিখো, নিক্ষেপ করা। ওই যুগে তীর নিক্ষেপ করা ছিল, বর্ষা নিক্ষেপ করা ছিল, আল্লাহ রাসূল সেগুলো নাম নেন নাই, কারণ ওই সময় ছিল তীর নিক্ষেপ করা, কোরআন তো ওই সময়ের জন্য না। এরপরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা, বোমা নিক্ষেপ করা, এই সবগুলো আসবে। হ্যাঁ, বাতিলের মোকাবেলা করার জন্য, অন্যায়ের মোকাবেলা করার জন্য, সন্ত্রাসকে নির্মূল করার জন্য। আজকে আমেরিকার সন্ত্রাস হচ্ছে মুসলমানদেরকে হত্যা করা বিভিন্ন অজুহাতে। এই জন্য আমরা বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্রীয় সন্ত্রাস হচ্ছে আমেরিকা, এবং এর দোসর হচ্ছে ব্রিটেন, দোসর হচ্ছে অস্ট্রেলিয়া, এবং আরো যত জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন, এই সবগুলো হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্ত্রাসীদের মোকাবেলা করার জন্য মুমিনদেরকে হুকুম দিচ্ছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতিন, তোমাদের প্রস্তুতি, তোমাদের শক্তি অর্জন করতে হবে, তোমাদের যে পরিমাণ আছে আমি রেবাতিল খাইলে ঘোড়া পালতে হবে, তুরহিবুনা বিহি আদুবাল্লাহি ওয়া আদুবাকুম, যার মাধ্যমে তোমরা তোমাদের শত্রু আল্লাহর শত্রুদেরকে ত্রাসের মধ্যে রেখে দেবে তাদেরকে। বোঝা গেল মুমিনরা শক্তিশালী হবে, কুফফাররা মুমিনদেরকে ভয় করবে। এটাই ছিল সাহাবায়ে কেরামদের যুগে, সাহাবায়ে কেরামরা মসজিদে নববীতে বসে নাম লেখাচ্ছেন আর রোম সম্রাটের দরবারে প্রকম্পন শুরু হয়ে গেছে, কারণ মুসলমানদের রিপোর্ট তাদের কাছে চলে গেছে, গোয়েন্দারা রিপোর্ট করেছে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার মতো দুঃসাহস দেখাবে না। রোম সম্রাট 300,000 সৈন্য তার প্রস্তুত ছিল তবুকের যুদ্ধের জন্য। তিনি বললেন ব্যাপার কি, মুসলমানদের সৈন্য আমাদের চেয়েও কি বেশি? বলে না, সৈন্য তোমার চেয়ে অনেক কম। বলে তাহলে অস্ত্র বেশি তাদের? মানে অস্ত্র তোমার তাদের নেই। বলে তাহলে তাদের গায়ে শক্তি বেশি? বলে না, গায়েও শক্তি নেই। রোম সম্রাট রাগ করলেন গোয়েন্দাদের প্রতি, তাহলে কেন ভয় দেখাচ্ছ? অস্ত্র আমাদের বেশি, জনসংখ্যা আমাদের বেশি, গায়ে শক্তি আমাদের বেশি, কেন ভয় দেখাচ্ছ? গোয়েন্দারা বলল তোমাদের সবকিছু বেশি ঠিক আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন একদল সৈন্য আছে, তোমার সৈনিকদের কাছে মদের পেয়ালা এবং সুন্দরী নারী যত প্রিয়, মুসলিম সৈন্যদের কাছে আল্লাহ রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। এই জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আজকে খানকায় বসে বসে তসবিহ টিপে টিপে বলবে যে আমরা সব কি করবো, জয় করে ফেলবো, ফু দিয়ে শেষ করব। জেনে রাখো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা তোমার চেহারার চেয়ে সুন্দর ছিল, আল্লাহর নবীর ইবাদত তোমার ইবাদত চেয়ে বেশি ছিল, আল্লাহর নবী আল্লাহর কাছে বেশি প্রিয় ছিলেন, তারপরও তাকে ময়দানে যুদ্ধ করতে হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে, আল্লাহর নবীর দেহ রঞ্জিত হয়েছে, মাথা ভেঙেছে, তার দান্দার শহীদ হয়েছে, আর তুমি মনে করো যে না এমনিতে আমি ফু দিয়ে শেষ করে দিব। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদুল মাসতাতাতুম মিন কুওয়া আমির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুবাল্লাহি ওয়া আদুবাকুম। এমনি ভাবে কোরআনুল কারীম সব নবীদেরকে, সব নবীদেরকে এই তাওয়াক্কুল করতে বলেছেন, আবার সামান গ্রহণ করতে বলে। আমি সেজন্য আজকে সূরা ইউসুফের যে আয়াত আমরা তাফসীর করছি সেখান থেকে এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছি, কারণ আমি এটা আপনাদেরকে আগেও বলেছি, যদি আমি সূরা তাফসীর আলোচনা করছি সূরা ইউসুফের, কিন্তু এই তাফসীরের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বিষয় ভিত্তিকভাবে আলোচনা করা হচ্ছে, কাজে এটা একটা শুধু সূরা ইউসুফের কে স্থাপন করা হচ্ছে না, এটাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে আলোচনা করা হচ্ছে, কারণ এই সূরায় সবগুলোই আছে। এইখানে আমরা সেখানে পাইলাম আর এখানে ইসু একবার সালাম বললেন ইনিল হুকমু ইল্লাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন। এইভাবে সব নবীরই ভরসা করেছেন কোরআনুল কারীমের, কোরআনুল কারীমের সূরায় সূরায় 10 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আমাক্তালাফতুম ফীহি মিন শাইইন, আপনি যেই সব বিষয়ে আপনারা ইখতিলাফ করে মতবিরোধ দেখা দেয় ফাহুকমু ইলাল্লাহি, এটার ফয়সালা আল্লাহর কাছে অর্পণ করুন, মানে কোরআনের সঙ্গে মিলান, কোরআনে যেটা বলা আছে এটা দিয়ে ফয়সালা হবে। এরপরে বলছেন যালিকুমুল্লাহ রাব্বি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যালিকুমুল্লাহ রাব্বি হচ্ছে আমার রব, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আমি তার উপরই ভরসা করেছি এবং তার কাছেই আমি রুজু করছি, প্রত্যাবর্তন করছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সমস্ত মুমিনদেরকে বলছেন, আল্লাহ রাসূলকে বিশেষ করে বলা হচ্ছে ওয়া তাওয়াক্কাল আল্লাহ ইন্নাকা আলাল হাক্কিল মুবিন, আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন, ভরসা করুন, নিশ্চয় আপনি হককে মুবিন, সুস্পষ্ট হকের উপর রয়েছেন। সূরা নামল 79 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো বলা হয়েছে ফাইন তাওয়াল্লাও, হে নবী আপনি আপনার কাজ চালিয়ে যান, যদি দুনিয়ার সমস্ত মানুষও আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, আপনার কথা না শুনে, ফাইন তাওয়াল্লাও ফাকুল হাসবি আল্লাহু, আপনি বলুন আল্লাহ আমার জন্য যথেষ্ট, লা ইলাহা ইল্লাহুয়া, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আমি তার উপরে ভরসা করছি এবং তিনি আরশে আযীমের রব। তার মানে হচ্ছে এখানে বুঝাচ্ছেন আমার রব যিনি, দুনিয়ার ক্ষমতা যত বেশি হোক না কেন, আমি যার উপর ভরসা করছি, আমি যার পক্ষে কাজ করি, আমি যার পক্ষে দাওয়াত দেই, তিনি আরশে আযীমের মালিক। আর আরশের সীমানা কতটুকু? কোরআনে বলছে আরশের উপরে যে কুরসি, সেই কুরসির সীমানা হচ্ছে ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি গোটা আসমান এবং জমিনকে পরিবেষ্টন করে আছে। এই যদি কুরসি হয় তাহলে আরশ কত বড়? আল্লাহ তাআলা বলছেন যে আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহুদের দিন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সঙ্গী সাথীরা যুদ্ধ থেকে সরে গেল, এটা একটা আশ্চর্য বিষয়, যুগে যুগে মুসলমানরা যে বিজয় লাভ করেছে, সব যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল কম কাফেরদের তুলনায়। বদরের যুদ্ধে মুসলমান ছিল 313 জন, কাফের ছিল 1000-এর উপরে, ওরা ছিল সশস্ত্র, মুসলমান নিরস্ত্র। এমনি ভাবে তালুত আর জালুতের কাহিনী আমি এখানে বয়ান করেছি সাপ্তাহিক তাফসিরে, প্রতি বৃহস্পতিবার রাতে এখানে তাফসির হয়, আপনারা আসবেন ইনশাআল্লাহ, সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ওই তাফসিরে এখানে তালুত এবং জালুতের কাহিনী বলেছিলাম, সেখানে মুসলিমদের সংখ্যা ছিল কম, কুফফারদের সংখ্যা অনেক ছিল বেশি। শুধুমাত্র হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা অনেক বেশি ছিল, যে কারণে মুসলমানরা আত্ম অহমিকায় ছিল, আজকে সংখ্যা কমের কারণে আমরা পরাজিত হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন শিক্ষা দিলেন, যখন সেই রণাঙ্গন অবতীর্ণ হল, হাওয়াজিন গোত্র হুনাইনে যুদ্ধ যে হয়েছিল, চতুর্দিক থেকে এমন আক্রমণ করলো, মুসলমানরা ছিন্ন ভিন্ন হয়ে গেল, এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা হয়ে পড়লেন, নবীর সঙ্গে কেউ নেই। তারপরও তিনি ময়দান ত্যাগ করেন নাই, তিনি তখন ময়দান অবতীর্ণ আর তিনি কবিতা পড়ছেন, আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, তাফসীরে আযওয়াল বায়ান নিশান কীতি দ্বিতীয় খণ্ডের 476 নম্বর পৃষ্ঠা আছে। আল্লাহ নবী এই কবিতা বলতে বলতে সামনে বাড়ছেন, আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি মিথ্যা নবী নই, আমি সত্য নবী, আমি আব্দুল মুত্তালিবের পুত্র, তোমরা যে নবীর আগমনের অপেক্ষায় আছো আমি সেই নবী, আমার কোনো ভয় নেই, আমি আল্লাহর পক্ষে কাজ করছি। এইভাবে তিনি সামনে অগ্রসর হচ্ছিলেন, বোঝা গেল নবী বাহাদুর ছিলেন, শক্তিশালী ছিলেন, সাহসী ছিলেন। আমাদের দেশে বুজুর্গ মনে করা হয় কাকে? যে জীবনে কোনোদিন একটা মুরগিও জবাই করে নাই, যে জীবনে ঘর থেকে বের হয় নাই, খেতে খেতে বসে বসে হাদিয়া তোহবা খেতে খেতে দেহটা এত বড় হয়ে গেছে, দশ জনে তার শরীর চাপতে হয়, মাথা টিপতে হয়, পাও টিপতে হয়, আর বলো বুজুর্গ, আর বলে আমাদের হুজুর এত বড় বুজুর্গ মানুষ একটা মুরগি জবাই করতে ভয় পায়। মুসলমানদেরকে শিক্ষা করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পরিষ্কার করে দিলেন, আনান নাবিউলা কাযিবান ইবনু আব্দুল মুত্তালিব। এরপরে হুদ আলাইহি সালাতু ওয়াসসালাম আরেকজন নবী, তিনিও তার কওমের বিরুদ্ধে যখন এরা যুদ্ধ করছিলেন তিনিও বলেছিলেন, ক্বালা ইন্নী উশহিদুল্লাহ, আমি আল্লাহকে সাক্ষী রাখছি, ওয়াশহাদু আন্নী বারিউম মিম্মা তুশরিকুন মিন দুনিহি, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যত কিছুকে শরীক করছো আমি সবগুলোর থেকে নিজেকে বারা করছি, মুক্ত করছি, তোমাদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করালাম, ফাকিদুনি জামিআন, তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে চক্রান্ত করো, ষড়যন্ত্র করো, তোমাদের শক্তি একত্র করো, ফাকিদুনি জামিআন সুম্মালা তুনজিরুন, তোমরা আমাকে এরপরে কোনো সুযোগ দিও না, তারপরে শুনে রেখো, তারপরেও তোমরা আমার কিছুই করতে পারবে না, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম, আমি ভরসা করছি আল্লাহর উপরে যে আল্লাহ আমার এবং তোমাদের রব, মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুন বিনাসিয়াতিহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নেই যার ললাটে যার ঘাড় আল্লাহ তাআলা ঘুরিয়ে আল্লাহর হাতে নয়, আল্লাহ সব পাকড়াও করে আছেন, ইন্না রাব্বি আলা সিরাতিন মুস্তাকিম। হযরতে নূহ আলাইহিস সালাম আরেকজন নবী, তিনিও যখন তার কওমকে দাওয়াত দিলেন এবং কওমেরা তার বিরুদ্ধে আচরণ করলো, তিনি তার কওমকে স্পষ্ট জানিয়ে দিলেন, অতরু আলাইহিন নাবা নূহিন ইযা ক্বালা লিকওমিহি, যখন নূহ আলাইহিস সালাম তার জাতিকে উদ্দেশ্য করে বললেন, ইয়া কওমি ইন কানা কামুর আলাইকুম মাকামি ওয়া তাযকীরি বিআয়াতিল্লাহি, আমি তোমাদের মাঝে অবস্থান করাটা যে তোমাদের জন্য বোঝা হয় এবং আমি আল্লাহর আয়াত দিয়ে তোমাদেরকে উপদেশ দিচ্ছি, এটা যদি তোমাদের জন্য বোঝা হয়ে যায় তাহলে শুনে রেখো, ফাআল্লাহি তাওয়াক্কালতু, আমি আল্লাহর উপরে ভরসা করছি, নির্ভর করছি। ফাজমিউ আমরাকুম ওয়া শুরাকাকুম, তোমরা তোমাদের যে কাজ আছে ক্ষমতা আছে সব একত্র করো, তোমাদের শরীকদেরকে ডাকো, সুম্মা লা ইয়াকুন আমরুকুম আলাইকুম গুম্মা, এরপরে যেন তোমাদের কোন ত্রুটি বিচ্যুতি না থাকে, ভালো করে করো, সুম্মাকদু ইলাইয়া ওয়া লা তুনজিরুন, আমার বিরুদ্ধে তোমরা সব প্রয়োগ করো, আমাকে সুযোগ দিও না, তারপরও তোমরা কিছুই করতে পারবে না, কারণ আমি আমার আল্লাহর উপর ভরসা করছি। এমনি ভাবে হযরত শোয়েব আলাইহিস সালাম আরেকজন নবী, তিনিও বলছেন তার কওমকে, قال يا قوم ارايتم ان كنت على بينه من ربي ورزقني منه رزقا حسنا, তিনি বলেন, হে আমার কওম, হে আমার জাতি, আমি যদি সত্যিকার অর্থে আল্লাহর পক্ষ থেকে রবের পক্ষ থেকে বাইয়েনার উপরে থেকে থাকি এবং আল্লাহ তাআলা আমাকে রিজিক দিচ্ছেন রিজকান হাসানান, আমি ওয়ামা উরিদ আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আনহু, ইন উরিদ ইল্লা ইসলাহ মাস্তাতাতুম ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহি, জেনে রাখো আমি তোমাদের সংশোধন করতেই চাই, তোমাদের বিরুদ্ধে আচরণ করা আমার উদ্দেশ্য নয়, তবে জেনে রাখো আমি তোমাদের যে দাওয়াত দিচ্ছি, আমি যে আল্লাহর পক্ষে দাওয়াত দিচ্ছি আমি তার উপরে ভরসা করছি এবং তার কাছেই ফিরে যাব। এরকম ভাবে সমস্ত নবীদের এটাই দাওয়াত ছিল, আমা আলানা আল্লানা তাওয়াক্কাল আল্লাহি ওয়াকাদ হাদানা সুবুলানা ওয়ালা নাসবিরান্না আলা মা আদাইতুমুনা, সমস্ত নবীরা বলো আমা আলানা আল্লানা তাওয়াক্কাল আল্লাহি, আমরা কেনই বা আল্লাহর উপর ভরসা করব না, যেহেতু আল্লাহ আমাদের হেদায়েত দান করেছেন, তিনি আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন, আমরা আল্লাহর কাছে ধৈর্য ধারণ করব, তোমরা আমাদের যতই কষ্ট দাও না কেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব নবীদের সম্পর্কে পরিষ্কার করে দিলেন। এরপরে বললেন, আলিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাইহি ইয়ারজিউল আমরু কুল্লুহু ফাআবুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি আমা রাব্বুকা বিগাফিরিন আম্মা তাআমালুন। এইভাবে তাওয়াক্কুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার হুকুম দিয়েছেন, সুতরাং তাওয়াক্কুল করা, মুমিনরা ভরসা করবে ঈমানের উপরে, আল্লাহর উপরে, এটা ঈমানের একটা মূল অংশ, উবুদিয়াতের এবং আল্লাহর উলুহিয়াতের আকীদার একটা বড় গুরুত্বপূর্ণ অংশ, সব নবীরাই এটা করেছিলেন এবং দাওয়াতের ক্ষেত্রেও আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ফাইন তাওয়াল্লাও, যদি তারা ফিরে যায়, তুমি দাওয়াত দিচ্ছ তারা কেউ না মানে, ফাকুল, তুমি বলো, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, লা ইলাহা ইল্লাহুয়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আলাইহি তাওয়াক্কালতু, আমি তার উপরে ভরসা করছি, সূরা তাওবার 129 নম্বর আয়াত। নূহ আলাইহিস সালামের এরকম কথাই ছিল, এভাবে সব নবীরা একই কথা বলেছেন দাওয়াত দিতে গিয়ে। আমাদেরকে মনে রাখতে হবে আজকের যে তাফসীর হয়েছিল সূরা ইউসুফের যে অংশ আমরা আলোচনা করলাম, এখানে গুরুত্বপূর্ণ অংশ ছিল যেটা ইউসুফ আলাইহিস সালাম জানিয়ে দিলেন যে আমি এই যে উপকরণ যে আমি তোমাদেরকে পরামর্শ দিলাম এটা কোনো কাজে আসবে না যদি আল্লাহর ইচ্ছা এরকম না থাকে, সেটাই তিনি স্পষ্ট করে দিলেন, ইল্লা আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, আল্লাহর উপরে ভরসা করতে হবে এবং যারা ভরসাকারী তারা আল্লাহর উপরই ভরসা করে, দুনিয়ার কোনো মানুষ কারো কোনো ক্ষমতা নেই আপনার উপকার করার, কারো ক্ষমতা নেই কোনো ক্ষতি করার, এটা বিশ্বাস করতে হবে, এটা যদি কোনো মুমিন বিশ্বাস করে সে মুমিন হয়, এছাড়া কোনো মুমিন পূর্ণ মুমিন হতে পারে না। এটা আজকের আয়াত থেকে আমরা বিস্তারিত আয়াত কিছু আলোচনা করলাম, তাওয়াক্কুল সম্পর্কে আরো অনেক আয়াত আছে। তাওয়াক্কুল মানেই হচ্ছে সমস্ত মাখলুকের থেকে, মাখলুকের শক্তি, মাখলুকের উপকার, এর থেকে দৃষ্টি ফিরিয়ে এক আল্লাহর শক্তি, এক আল্লাহর ইচ্ছার সামনে আত্মসমর্পণ করা, এক আল্লাহর হুকুমে ভরসা করা, আল্লাহর সাহায্যের উপরে, দুনিয়ার সমস্ত মানুষ তোমার থেকে চলে যাক, তোমার কোনো ক্ষতি নাই, তুমি কাজ করবে কার জন্য, আল্লাহর জন্য, এই ভরসা রাখা, এইভাবেই নবীরা কাজ করেছেন। হযরতে নূহ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার সব কুফফার একদিকে, আর একদিকে তিনি একা, তিনি ঘোষণা করছেন, ইন্না বুরাও মিনকুম আমিম্মা তাবুদুনা মিন দুনিল্লাহি কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে এবং তোমরা যাদেরকে ইবাদত করো তার থেকে আমি বারি হলাম, বারা করলাম, তোমাদেরকে তোমাদের সম্পর্ক ছিন্ন করলাম। এভাবে সব নবীরা দাওয়াত দিয়েছেন। আমাদের মনে রাখতে হবে যে আমাদের জীবনেও সর্বক্ষেত্রে তাওয়াক্কুল করার উপরে, এরকম যে ভরসা আমরা করি তার আল্লাহ তাআলা আমাদের সাহায্য করতে পারেন। ওমর ইবনে খাত্তাব থেকে হাদিস আসছে, লাও তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহর উপরে যথাযথ তাওয়াক্কুল করতে ভরসা করতে তাহলে লা রুজিকতুম কামা ইউরযিকুত তায়রান, পাখিদেরকে যেভাবে আল্লাহ তাআলা খাওয়ান দেন রিজিক দেন তোমাদেরকে সেভাবে দিত। তারা সকালবেলা খালি পেটে বের হয়, বিকেলবেলা পেট পরিপূর্ণ করে ঘরে ফিরে। এখানে আবার বোঝা গেল যে খালি বসে থাকলে চলবে না, পাখিরাও ঘর থেকে বের হয়, পাখিরা ঘরে বসে থাকে না। কাজে হাদিসে ইঙ্গিত আছে যে পাখিরা যেরকম ঘর থেকে বের হয় আল্লাহর উপর ভরসা করে, এই পাখিদের কোনো কিনে ফার্ম নাই, শিয়ালের কোনো মুরগির ফার্ম নাই, তিমি মাছের কোনো চিংড়ি মাছের ফার্ম নাই, আল্লাহ তাআলা খাওয়ান নাই এগুলো, বরং জঙ্গলের বাঘ ভল্লুক খেয়ে খেয়ে দুর্বল হয়ে যায় মানুষের দেওয়া খাবার খেয়ে, এবারে শক্তিশালী বেশি জঙ্গলগুলো, আর মানুষের যেগুলো খাওয়ার দায়িত্ব নিয়েছে এগুলো দুর্বল, এগুলো দেখা যায় চিড়িয়াখানার বাঘ কয়েকদিন বা মারা যায়, খাওয়ন যথেষ্ট না। তাহলে বোঝা গেল যেগুলো সরাসরি আল্লাহর উপরে ভরসা করে সেগুলো শক্তিশালী বেশি কার তুলনায়, এগুলোর তুলনায়। এই জন্য মমিনদেরকে বিশ্বাস করতে হবে কার উপরে, সবকিছু ভরসা কার উপরে, বিজয় দান করা মালিককে, রিজিক দেওয়ার মালিককে, এরকম ভাগ্যের পরিবর্তন করা মালিককে, এর মামলা জিতানোর মালিককে, সবকিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোন পীর নয়, কোন খানকা নয়, কোন মানুষ নয়, কোন শাসক নয়, সবকিছু থেকে আমাদেরকে দৃষ্টি ফিরিয়ে আল্লাহর দিকে দৃষ্টি দেওয়ার নাম কি তাওয়াক্কুল। আজকে আলোচনা কি সম্পর্কে, তাওয়াক্কুল সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ তাওয়াক্কুল অর্জন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা